الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تبرجن تبرج الجاهلية الأولى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم আল্লাহ তাআলা মানব জাতিকে তার সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। এই সেরা কেন? খাদ্যের কারণে? সেটা যদি হয় তাহলে পৃথিবীর অন্যান্য সৃষ্টি এমনও আছে আল্লাহ যে মানুষ থেকে বেশি খায়। তাহলে বসবাসের জন্য বাসা বাড়ি তৈরি করে রাখে, এজন্য সেটাও যদি হতো তাহলে আল্লাহর এমন অনেক সৃষ্টি রয়েছে যারা বসবাসের জন্য নিজেদের ঘর বাড়ি তৈরি করে। মানুষের প্রয়োজন বেশি, তাই তারা হয়তো ইমারত করে, বিল্ডিং করে। অন্য পশু পাখির প্রয়োজন এতটা নাই, তাই তারা ওভাবে তাদের বাসা বাড়ি তৈরি করে না, কিন্তু তৈরি করে। তাহলে মানুষ সেরা সৃষ্টি কেন? সেরা সৃষ্টি এজন্য যে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ বুদ্ধি দান করেছেন। সেরা সৃষ্টি এজন্য যে আল্লাহ তাআলা তাদেরকে লজ্জাশীলতা নামক গুণ দান করেছেন। এই লজ্জাশীলতার এই গুণ মানুষের মধ্যে এতটাই জরুরি যে এই গুণ না থাকলে মানুষ 75 স্তরে পৌঁছে যায়। লজ্জাশীলতার প্রথম স্তরের নাম হলো সতর ঢাকা। এজন্য আমরা দেখতে পাই যে সেই পাথর যুগ থেকে মানুষ নিজেদের সতর ঢাকার চেষ্টা করে এসেছে। এরপরে মানুষের বুদ্ধির সমৃদ্ধি করতে লাগলো, জ্ঞান বিজ্ঞানের উন্নতি হতে লাগলো, তাদের লজ্জাশীলতার এই ধারণাটাও আরো বেশি উন্নতি হতে লাগলো। সেই ধারাবাহিকতায় তাদের পোশাকও পরিবর্তন আসতে লাগলো, পাশাপাশি নবীরাও এসেছেন। এসে লজ্জাশীলতার পদ্ধতি কি হবে এবং এই লজ্জাশীলতা জীবনে, নিজের জীবনে কিভাবে মানুষ আপন করে নিবে, সেই শিক্ষাগুলো দিতে লাগলেন। এরই ধারাবাহিকতায় দেখা গিয়েছে যে মানুষের পোশাক আশাকে ইত্যাদিতে লজ্জাশীলতার একটা ছাপ আসতে শুরু করেছে। আপনারা যদি গির্জার নারীদের দিকে তাকান তাহলে দেখতে পাবেন গির্জার নারীরা সাদা পোশাক পরে, ফুল হাতা পোশাক পরে। খ্রিস্ট ধর্মের এত বিকৃতির পরেও তাদের ধর্মীয় উপাসনালয়ে যে সমস্ত নারীরা থাকে তারা নিজেদের পোশাকটাকে অনেকটা শালীন করে রাখে। কেন? কারণ এটা খ্রিস্ট ধর্মের মূল শিক্ষাতে ছিল। আর ইসলাম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত ধর্ম। চূড়ান্ত এই ধর্ম মানুষকে চূড়ান্ত লজ্জাশীলতা শেখায়। চূড়ান্ত এই ধর্ম লজ্জাশীলতার গুরুত্ব দিতে গিয়ে এ কথা বলে থাকে যে আল হায়া ও শোবাতুন মিনাল ইমান, লজ্জা শীলতা হচ্ছে ইমানের অংশ। এজন্য লজ্জাশীলতার একটা প্রথম স্তর আছে আর একটা শেষ স্তর আছে। লজ্জাশীলতার প্রথম স্তরের নাম হলো সতর থাকা, আর লজ্জাশীলতার চূড়ান্ত স্তরের নাম হলো পর নারী পর পুরুষ থেকে এবং পর পুরুষ পর নারী থেকে নিজের ইজ্জত বাঁচানোর লক্ষ্যে হিজাব মেনটেন করে চলা। যেন আমরা বলতে পারি যে সতর বা হিজাব, সতর এবং পর্দা, এই দুটার মাঝে কিছু মৌলিক ব্যবধান রয়েছে। 1 নম্বর ব্যবধান হলো সতর ঢেকে রাখার বিধান সকল শরীয়তেই ছিল, আর পর্দার বিধান উম্মতে মুহাম্মাদির উপর, যেহেতু উম্মতে মুহাম্মাদির উপর যে বিধানগুলো দেওয়া হয়েছে সেই বিধান কিয়ামত পর্যন্ত কার্যকর থাকবে। ইসলাম চূড়ান্ত ধর্ম, তাই পর্দার বিধান যেটা চূড়ান্ত লজ্জাশীলতার আলামত নিদর্শন, উম্মতে মুহাম্মাদির উপর 5ম হিজরিতে ফরজ করা হয়। সতর ঢেকে রাখা লোকচক্ষুর আড়ালে, লোকচক্ষুর সামনে সর্বাবস্থায় ফরজ। পক্ষান্তরে পর্দা বিশেষত নারীর জন্য পরপুরুষের সামনে ফরজ। সতর ঢেকে রাখা নারী পুরুষ উভয়ের জন্য ফরজ, আর পর্দা বিশেষত নারীর জন্য ফরজ। আরেকটা ব্যবধান হলো সতর ঢেকে রাখা লজ্জাশীলতার প্রথম স্তর, আর পর্দা বা হিজাব হলো লজ্জাশীলতার চূড়ান্ত স্তর। বর্তমানে যুগটা হলো বিজ্ঞানের যুগ। একদিকে বস্তুবাদের যথেষ্ট উৎকর্ষ হচ্ছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, আরেকদিকে নগ্নতা অশ্লীলতার তুফান চলছে। আমাদের স্কুল কলেজের বিশেষ করে মেয়েরা, শহরের মেয়েরা, এমনকি এখন বলতে গেলে গ্রামের মেয়েরাও পাশ্চাত্য সভ্যতার এই দাপটের কারণে ফ্যাশন প্রিয় হয়ে যাচ্ছে, আর এই ফ্যাশন প্রিয়তার কারণে বেহায়াপনা ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। ইউনিভার্সিটির মেয়েরা, কলেজের মেয়েরা, তাদের গার্জিয়ানরা ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধানকে অবহেলা করা শুরু করে দিয়েছে। ভাবটা যেন এমন যে পর্দার বিধান পালন করা অত্যন্ত কঠিন, আবার কারো কারো ভাব এমন যে এই বিধান এই যুগের জন্য চলে না, আর কারো কারো ভাবটা হলো এমন যে বিধানটা না দিলেই ভালো হতো। এই সমস্ত পরিবেশ এবং পরিস্থিতির কারণে এবং পর্দা লঙ্ঘনের ব্যাপক পরিবেশ দিনের পর দিন ফেনায়িত হওয়ার কারণে জরুরি হয়ে পড়েছে যে পর্দা সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা কি তা সঠিকভাবে তুলে ধরা। আবার আরেকটা সমস্যাও ইদানিং দেখা যাচ্ছে, সেটা হলো যে এক শ্রেণীর বুদ্ধিজীবী পর্দার বিধান পালন করা জরুরি এটা স্বীকার করেন, কিন্তু আবার বলে থাকেন যে পরপুরুষের সামনে পর নারীর চেহারা আবৃত করা, আবৃত রাখা তার জরুরি নয়, যেন এ সম্পর্ক ইসলামের আসলে দিক নির্দেশনা কি, সঠিক দিক নির্দেশনা কি তা তুলে ধরা জরুরি হয়ে পড়েছে। মুফতি শাফি রহমতুল্লাহ আলাই তাফসিরে মায়ারফুল কোরআনে লিখেছেন, পর্দা সম্পর্কে পবিত্র কোরআনের 7টি আয়াত রয়েছে, 7টি বিধান রয়েছে, 7টি আয়াত রয়েছে, এবং পবিত্র হাদিসে পর্দা সম্পর্কে প্রায় 70টির মতো হাদিস রয়েছে। কাজেই এটাই স্বাভাবিক, পর্দার বিধানকে সম্পূর্ণরূপে অস্বীকার করা, এর অর্থ হলো কোরআন মজিদের 7টি আয়াত এবং হাদিসের 70টি হাদিস অস্বীকার করা। এখানে আবার আরেকটা বিষয়, সেটা হলো পর্দার বিধানকে অস্বীকার করার পথ ধরেই আমাদের সমাজের বহু মানুষ আজ ঈমান হারা হয়ে যাচ্ছে। কেন? এর কারণ বুঝতে হলে ঈমানের সংজ্ঞা বুঝতে হবে, যে ঈমান কাকে বলে। ঈমান তো বলা হয় আত তাসদিক বিমা যা আবিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা যদি অকাট্যভাবে প্রমাণিত হয় তাহলে তা অস্বীকার করার নাম হলো, তা স্বীকার করে নাম হলো ঈমান, আর অস্বীকার করার নাম হলো বেঈমানি। আর পর্দা সম্পর্কে কোরআন মজিদের 7টি আয়াত, হাদিসের 70টি হাদিস রয়েছে, সুতরাং এটা অস্বীকার করলে ইমানের অবস্থাটা কি হয় আপনারাই অনুমান করুন। যারা নফসের ধোকায় পড়ে পরিবেশের কারণে পর্দার বিধান মেনে চলেন না, তারা আসলে বেঈমান নয়। কিন্তু যারা পর্দার বিধানকে মানেই না, তাদের ঈমান আসলেই হুমকির সম্মুখীন, তাদের ঈমান আসলে শঙ্কার ভিতর পড়ে আছে। কারণ ঈমানের সংজ্ঞার আলোকে যাচাই করলে, বাছাই করলে, ওজন করলে তাদের ঈমানের পরিস্থিতি কি তা আপনারাই অনুমান করতে পারছেন। পবিত্র কোরআনে পর্দা সম্পর্কে কি বলেন আল্লাহ তাআলা একটু দেখি। আল্লাহ তাআলা কোরআন মজিদে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে এবং জাহিলিয়াত যুগের নারীদের মতো দেহ প্রদর্শন করে তোমরা বাইরে চলাফেরা করো না, বিনা প্রয়োজনে বাইরে যেও না, যদি যেতে হয় তাহলে দেহ প্রদর্শন করে যেও না। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা তাকুনু মিন ওয়াজহি রাব্বিহা ওয়া হিয়া ফি ক্বা'রি বাইতিহা, আল্লাহর বান্দি এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি আল্লাহর সবচাইতে কাছে থাকেন তখন যখন আপনি ঘরের নির্জন স্থানে থাকবেন, ঘরে থাকবেন। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা লিন-নিসাই নসীবুন ফিল খুরুজ ইল্লা মুজতাররাহ, প্রয়োজন ছাড়া আমার উম্মতের নারীরা যেন ঘর থেকে বের না হয়। কোরআন মজিদে উম্মুল মুমিনিন যারা আছেন, আমাদের আম্মা জান নবীজির স্ত্রীগণ, তাদের কাছে যদি সাহাবায়ে কেরামের কোনো প্রয়োজন দেখা দিত, তাহলে সেই প্রয়োজন পূরণ করার লক্ষ্যে বা কোনো বস্তুর প্রয়োজন দেখা দিলে ওই বস্তুটা তাদের থেকে নেওয়ার লক্ষ্যে কোন পদ্ধতিতে যাবে এবং কোন পদ্ধতিতে তারা তাদেরকে ডাক দিবেন কোরআন মজিদ সে শিক্ষাটাও দিয়েছে। এর মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছে যে সাহাবায়ে কেরামের মতো পবিত্র জামাত, নবীজির স্ত্রীগণের মতো পবিত্র জামাত, তাদেরকে যদি এই শিক্ষা দেওয়া হয় তাহলে তোমাদের জন্য এই শিক্ষাটা আরো বেশি কার্যকর। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাঈ হিজাব। যে হে সাহাবায়ে কেরাম, যদি নবীর স্ত্রীগণের কাছে তোমাদের কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে তাদের কাছে চেয়ে নাও মি ওয়ারা ই হিজাব, পর্দার আড়াল থেকে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা, হে নবী আপনি আপনার স্ত্রীগণকে বলে দিন, ওয়াবানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনার মেয়েদেরকে বলে দিন এবং মুমিন নারীদেরকে বলে দিন, ইউদনীনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজেদের চেহারার উপর জিলবাব কেটে নেয়, জিলবাব জিলবাবকে যেন তারা নিজেদের চেহারার উপর টেনে নেয়, এভাবে মাথার দিক থেকে এভাবে টেনে নেবে চেহারার দিকে, যেটা বর্তমানে নেকাব দিয়ে আদায় হয়। জিলবাবের অর্থ কি অথবা জিলবাব দ্বারা উদ্দেশ্য কি, এ ব্যাপারে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আল্লাহ নিসাউল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে নির্দেশ দিয়েছেন, ইজা খারাজনা মিন বুয়ুতিহিন্না, যখন তারা তাদের বাসা বাড়ি থেকে বের হবে প্রয়োজনে, তারা যেন ওড়না দিয়ে বা নেকাব দিয়ে বা বড় চাদর দিয়ে তারা যেন তাদের চেহারাকে ঢেকে নেয়। বিশিষ্ট তাবি মাহমুদুন সিরিন রাহিমাহুল্লাহ, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে এই আয়াতের অর্থ কি, মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি তখন একটা বড় চাদর নিলেন, একটা বড় চাদর নিয়ে তিনি পুরো চেহারাকে ঢাকলেন, শুধু চোখ খোলা রাখলেন আর বললেন যে আল্লাহ তাআলা মুসলিম নারীরা যখন ঘর থেকে প্রয়োজনে বের হবে তখন তাদেরকে এভাবে বের হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আসলে পর্দা মেনটেন না করলে তাহলে কি কি সমস্যা হয় আমরা সকলেই কম বেশি সেটা জানি, আর এই আমাদের এই পরিস্থিতিটাকেই যেটা চলছে বেহায়াপনা, অশ্লীলতা, ইপটিজিং, পরকীয়া সহ যৌনতাড়িত যে সমস্ত গুণাগুলো হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক শব্দে তা বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইজা লাম তাসতাহি ইমাল মা শিতা, যখন লজ্জাশীলতা উঠে যাবে তখন মানুষ যা ইচ্ছা তাই করবে। আর যেহেতু পর্দা উঠে যাচ্ছে এজন্যই সমাজে এত বিশৃঙ্খলা, এত সমস্যাগুলো দেখা যাচ্ছে। যেন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টাকে অন্যভাবে বলেন, ইন্নাল মারআতা, যখন কোনো মহিলা কোনো নারী, ইজা খারাজাত ইস্তাশরাফাহাশ শাইতান, যখন সে বাসা বাড়ি থেকে বেপর্দা অবস্থায় বের হয়, তখন শয়তান তাকে উঁকি দিয়ে দেখে। উঁকি দিয়ে দেখার অর্থ কি? উঁকি দিয়ে দেখার অর্থ হলো তখন পরপুরুষ এই পর নারীর প্রতি যদি তার অন্তরে অপবিত্রতা থাকে, খারাপ চিন্তা থাকে, তাহলে লোলুপ দৃষ্টিতে তাকায়, কামনার দৃষ্টিতে তাকায়। আর পর নারীও পর পুরুষের প্রতি ঝুঁকে যাওয়াটা স্বাভাবিক। আর এই অবস্থা দেখে শয়তান উঁকি দিয়ে দেখে খুব খুশি হয়। এজন্যই দেখা যাচ্ছে যে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন পর্দার বিষয়টাকে এতটাই গুরুত্ব দিতেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কুনতু আদখুলু বাইতি আল্লাযী ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে আমি সেখানে প্রবেশ করতাম। ওয়া ইন্নী ওয়াদিউন সাওবি, তখন আমি স্বাভাবিক অবস্থায় যেতাম। ওয়া আকুলু ইন্নামা হুয়া সাওজি, আমি মনে মনে ভাবতাম তিনি তো আমার স্বামী, কাজে খুব ঢেকে দেওয়ার প্রয়োজন হবে না। আর আমার বাবা আবু বকর পাশে আছেন, এই জন্য মনে করতাম ইন্নামা হুয়া আবি, তিনি আমার বাবা। কিন্তু যেই দিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে সেখানে কবর দেওয়া হলো, সেদিন থেকে আমার সেভাবে যাই না। লক্ষণীয় বিষয় হলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না তো মৃত ব্যক্তির কাছ থেকে এভাবে পর্দা করেছেন, আর আমরা তো জীবিত থেকে এভাবে পর্দা করি না। বর্তমান সময়ে মানুষ যুক্তি চায় বেশি, জন্য জিজ্ঞেস করে যে যুক্তি কি, পর্দা কেন পালন করতে হবে। যদি আপনি 1 লাখ টাকা একখান থেকে আরেকখানে নিতে চান, তাহলে নিশ্চয়ই ওটা আপনি হাতে নাচিয়ে নেবেন না, কারণ পকেট মারের ভয় আছে, পথের সমস্যা আছে। আমরা যদি 1 লাখ টাকাকে এভাবে হেফাজত করি, সামান্য পয়সাকে আমরা যদি এভাবে হেফাজত করি, তার নারী জাতির সবচাইতে দামি সম্পদের নাম হলো তার ইজ্জত, তার আব্রু। আর বেপর্দা অবস্থায় যদি সে বের হয় নিজের দেহ প্রদর্শন করে, যে যদি সে চলাফেরা করে রাস্তাঘাটে, তাহলে বখাটেরা তার প্রতি লোলুপ দৃষ্টিতে তাকাবে, তাকে টিজিং করবে, টিজ করবে, এটাই হলো স্বাভাবিক। ইফটিজিং বন্ধ হয় না কেন? আসলে এর মূল কারণ হলো বেপর্দা। এক্ষেত্রে আসলেই কিছু বুদ্ধিজীবী বলে থাকেন পশ্চিমা সমাজে তো ইফটিজিং চলে না, সেখানে তো পর্দা নাই। পশ্চিমা সমাজে কি চলে আর কি না চলে আমরা কম বেশি সকলেই জানি। সেখানে ব্যভিচার আজ ব্যাপক হয়ে পড়েছে, ব্যভিচারও তৃপ্ত হয় না, সেখানে ধর্ষণও আজ ব্যাপক হয়ে পড়েছে। এবং আল্লাহ প্রদত্ত এই জৈবিক চাহিদাকে নিবারণ করার কত যে বিকৃত পন্থা তাদের মধ্যে আছে, সবগুলোই মূলত এই বেপর্দার কারণ। তাদের সমাজে স্ত্রী স্বামী থেকে সামান্য একটা জিনিস, যেমন তাদের সমাজে সিগারেটের প্রয়োজন আছে, সিগারেট খায় সকলেই, নারীও খায় পুরুষও খায়, একটা সিগারেটের প্রয়োজন দেখা দিল, স্বামী স্ত্রী থেকে ধার নেয়, স্ত্রী স্বামী থেকে ধার নেয়। সিগারেট আপন অবস্থানে হালাল না হারাম সেটা আমি বলছি না, তাদের সমাজের অবস্থাটা বোঝাচ্ছি। লিভ টুগেদারের কারণে এবং অবৈধ প্রেম অত্যন্ত স্বাভাবিক হওয়ার কারণে, নিজেদের জৈবিক চাহিদা পূরণ খুব সহজ হয়ে যাওয়ার কারণে, সহজলভ্য হয়ে যাওয়ার কারণে, আজকে তাদের মাঝে পারিবারিক বন্ধন বলতে যেই একটা পবিত্র জিনিস, পারিবারিক কাঠামো বলতে যে একটা পবিত্র জিনিস সেটা ভেঙে যাচ্ছে। স্ত্রীর উপর স্বামীর নিয়ন্ত্রণ নেই, স্বামীর উপর স্ত্রীর নিয়ন্ত্রণ নেই, ছেলে মেয়ের উপর বাবা মায়ের নিয়ন্ত্রণ নেই, বাবা মায়ের প্রতি ছেলে মেয়ের শ্রদ্ধাবোধ নেই। কেন? এর মৌলিক কারণ হলো এই বিপদটা। আচ্ছা ধরুন আপনি বাজার থেকে 5 কেজি গোশত কিনলেন, এই 5 কেজি গোশতটা আপনি মাথায় করে একবারেই খোলামেলা ভাবে মাথায় করে প্লেটে রেখে আপনি বাসায় নিয়ে আসবেন না। কেন? কাক পড়তে পারে, চিল পড়তে পারে, যেগুলো আপনার এই গোশত নিয়ে যাবে। একটা মেয়ে যখন খোলামেলা ভাবে হাঁটবে, খোলামেলা ভাবে চলবে, মার্কেটে ঘুরে বেড়াবে, তখন কিছু ছিনতাইকারী, ইজ্জত হরণকারী তার ইজ্জত নিতে চাইবে না, এই এটা কি কখনো হয়? পর্দা বিষয়ে আলোচনা আসলেই কিছু প্রশ্ন আমাদের সামনে উত্থাপন করা হয়, প্রশ্ন তোলা হয়। যেমন একটা প্রশ্ন করা হয় যে পর্দা আধুনিকতার পথে, প্রগতির পথে বাধা। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, এটা মনে রাখবেন, আল্লাহ হলেন আমাদের স্রষ্টা। আল্লাহ আমাদেরকে এমন কোনো বিধান দেন না যেটা আমাদের জন্য ক্ষতিকর, আমাদের উন্নতির ক্ষেত্রে অন্তরা, আমাদের অগ্রতির ক্ষেত্রে, আমাদের প্রগতির ক্ষেত্রে বাধা, এমন কোনো বিধান আল্লাহ দেন না। কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, যা কিছু ঘটছে এখন, অতীতে যা কিছু ঘটেছিল, আলিমুল গায়বি ওয়াস শাহাদা, তিনি সবকিছু সম্পর্কে জানেন। কাজেই কিয়ামত পর্যন্ত আমাদের এই পর্দার প্রয়োজনীয়তা কতটুকু আল্লাহ খুব ভালো করেই জানেন। এজন্য তিনি উম্মতে মুহাম্মাদের উপর এই পর্দাকে ফরজ করেছেন। আমাদের উন্নতি, আমাদের অগ্রগতি, আমাদের ইজ্জত, আমাদের মান সম্মান, আমাদের পারিবারিক কাঠামো ঠিক রাখা, সামাজিক কাঠামো ঠিক রাখা ইত্যাদি প্রয়োজনীয়তাটাকে সামনে রেখেই আল্লাহ পর্দার বিধান ফরজ করেছেন। উন্নতির অর্থ যদি এই হয়, প্রগতির অর্থ যদি এই হয় যে মেয়েদেরকে মার্কেট প্লেসে নিয়ে যাওয়া, প্রগতির অর্থ যদি এই হয় তাদেরকে বিমানের সেবিকা হিসাবে চাকরি দেওয়া, প্রগতির অর্থ যদি এই হয় যে বসের, অফিসের বসের মনোরঞ্জন করা, প্রগতির অর্থ যদি এই হয় যে হাসির আভা ছড়িয়ে পরপুরুষের লোলব দৃষ্টিকে আকর্ষণ করা, তাহলে এটা তো পশ্চিমাদের শেখানো প্রগতির নামে অশ্লীলতা, এটা তো আসল প্রগতি নয়। আসল প্রগতি তো হলো নিজের ব্যক্তিত্ব ধরে রাখা, আসল প্রগতি তো হলো নিজের মান সম্মান ইজ্জত ধরে রাখা। আর একটা প্রশ্ন করা হয়, পর্দা মেনে চললে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়, পর্দা শিক্ষার পথে বাধা। আপনারা জানেন যে সহশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে ছেলে মেয়েরা, এটাই স্বাভাবিক যে একজনের প্রতি একজন আকৃষ্ট হচ্ছে, এবং সেখানে কি ঘটছে আমরা সকলেই জানি। আমাদের দেশের বড় বড় ইউনিভার্সিটিগুলোতে পত্রপত্রিকা আসে, আপনারা দেখেন, আমি বলতে চাই না কি হচ্ছে জানেন। অথচ যদি ছেলেদের জন্য আলাদা শিক্ষার প্রতিষ্ঠান থাকতো, মেয়েদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান থাকতো, তাহলে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা আজকে মেধার যে স্বাক্ষর রাখছে এর চাইতে বহুগুণ বেশি স্বাক্ষর রাখতে পারতো, কারণ কারণ তখন তারা ওগুলোর পিছনে পড়তো না, তখন তারা বইয়ের পিছনেই লেগে থাকতো, বিদ্যার পিছনেই লেগে থাকতো, তারা আরো বেশি মেধার স্বাক্ষর রাখতে পারতো। আরেকটা প্রশ্ন তোলা হয় যে অনেক সময় আমরা তো দেখি যে পর্দাধারী নারীরাও অন্যায় করে, ভাবুন তো পর্দাধারী নারীরা যদি অন্যায় করে তাহলে যারা পর্দা মেনটেন করে না তারা কি পরিমাণ অন্যায় করে। মূলত যারা বোরকা পরেও বিভিন্ন অশ্লীল কাজে অবৈধ কাজে লিপ্ত থাকে তারাও পর্দাহীনতার কারণে, সুতরাং যারা মোটেই পর্দা মেনে চলে না তাদের জীবনে এ জাতীয় অপরাধগুলোর সাথে জড়ানোর আশঙ্কা আরো কত বেশি আছে। আরেকটা প্রশ্ন করা হয় যে পর্দা নারীদের জন্য এক প্রকার বন্দিশালা, আসলে বন্দিত্ব এবং পর্দা এক জিনিস নয়। বন্দিত্ব হয়তো বন্দিত্ব তো হচ্ছে কোনো অপরাধীকে তার অপরাধের কারণে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো জায়গায় আবদ্ধ করে দেওয়া, আর পর্দা তো হলো নিজের ইজ্জত বাঁচানোর জন্য পরপুরুষের আড়ালে থাকা। তাহলে বন্দিত্ব আর পর্দা এটা তো এক জিনিস হলো না, আর কেউ কি তার আপন কর্মস্থলকে কখনো বন্দিশালা বলতে পারে? একজন ব্যক্তি যদি অফিসে 6 ঘন্টা ডিউটি করে সেই 6 ঘন্টার ডিউটিকে সে কি বন্দিশালা বলতে পারে? আল্লাহ তাআলা তো নারীদের কর্মস্থল বানিয়েছেন তাদের ঘর বাড়ি, সুতরাং এটা বন্দিশালা হবে কেন? তারা এখানে থেকে তাদের ছেলে মেয়েদের জীবন গঠন করবে, তারা ডাক্তারের মা হবে, আদর্শ ইঞ্জিনিয়ারের মা হবে, আদর্শ আলেমের মা হবেন, এটা বন্দিশালা হবে কেন? আরেকটা অভিযোগ করে থাকেন যে আমি 3 ছেলের মা হয়ে গিয়েছি, 3 মেয়ের মা হয়ে গিয়েছি, অনেক ছেলে মেয়ে আমার হয়ে গিয়েছে, বুড়ি হয়ে গিয়েছি, এখন আর পর্দার কি দরকার? আল্লাহর বান্দি, বুড়ার জন্য বুড়ি থাকে, আর একটা প্রবাদ আছে লিকুল্লি সাকিতিন লাকিতুন, যে প্রতিটি পরিত্যক্ত বস্তু উঠিয়ে নেওয়ার ব্যক্তি থাকে, কাজে এমন কথা বলা যাবে না। আরেকটা অভিযোগ করে থাকেন যে পর্দা মেনে চললে পরপুরুষ বেশি আকৃষ্ট হয়ে তার দিকে তাকায়, ভাবুন তো বোরকাধারী নারীর প্রতি যদি পরপুরুষ এতটা আকৃষ্ট আকর্ষণ সাথে তাকায় তাহলে যে বোরকা পরে না সে কি পরিমাণ আকর্ষণের সাথে তাকায়। যাই হোক, এ সমস্ত অভিযোগ না করে এটাই আমরা ভাবি আল্লাহর বান্দা, এটাই আমরা ভাবি আল্লাহর বান্দি, পর্দা আল্লাহর বিধান, মালিক হুকুম করেছেন তাই এই বিধান আমাদেরকে পালন করতেই হবে, কোনোভাবে অস্বীকার করা যাবে না, অস্বীকার করলে ইমানের আশঙ্কা থাকে। আর পর্দা মেনে চলতে হবে, এই বিধানকে বিশ্বাসগতভাবে অস্বীকার তো করা যাবেই না, অস্বীকার করলে ইমান আশঙ্কার মধ্যে পড়ে যাবে, আর দৈনন্দিন জীবনে পর্দা পালন করতে হবে, পালন না করলে আমার ইজ্জত আব্রু হুমকির মুখে পড়ে যাবে। কিছু কিছু ভাই বলে থাকেন যে চেহারার পর্দার দরকার নাই, এখানে আমি কয়েকটা বিষয়ে শুধু এই ক্ষেত্রে বলবো, সেটা হলো রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন যে আই ইউগাদদিন উজুহাহুম, তারা তাদের চেহারাকে এভাবে কপালের দিক থেকে মাথার দিক থেকে এভাবে টেনে ঢেকে নেবে, আর অথচ আমরা বলি প্রয়োজন নেই। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন এবং ইমাম মালিক রহমতুল্লাহ এর কাছাকাছি কথা, যে নারী নামাজের অবস্থায় তার হাতের তালু এবং চেহারা খোলা রাখতে পারবে। এটা তারা কখনো বলেননি, কেউ এটা বলতে পারবে না যে তারা বলেছেন যে যখন পর পুরুষ পর নারীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকানোর আশঙ্কা থাকে তখন তার চেহারা ঢাকতে হবে না, এমন কথা তারা বলেননি। তিন নম্বর বিষয় হলো, আল্লাহ সাহাবায়ে কেরামের মতো পবিত্র জামাতকে বলে দিচ্ছেন যে ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, যে নবীর স্ত্রীগণের কাছে যদি তোমাদের কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে পর্দার আড়াল থেকে চাও। যদি দেখা সাক্ষাতেই জায়েজ হতো তাহলে তাদেরকে এই নির্দেশ কেন দিলেন যে পর্দার আড়াল থেকে চাও? চার নম্বর বিষয় হলো, প্রায় হাদিসের কিতাবে এসেছে যে এহরাম অবস্থায় নারীরা চেহারা খোলা রাখতে পারবে, খোলা রাখবে, মোজা পরবে না। তাহলে বোঝা গেল যে এহরামের বাইরে তারা চেহারা ঢেকে রাখবে এবং মোজা পরবে। পাঁচ নম্বর বিষয় হলো, যখন কোন পুরুষ কোন নারীকে বিয়ের প্রস্তাব দেয় তখন ইসলামী শরীয়ত বলে তাকে একবার দেখে নাও, এই সুযোগ তোমার আছে। ইসলামী শরীয়ত এ কথা কেন বলে যে বিয়ের প্রস্তাবের সময় দেখে নিতে পারবে, এই সুযোগ আছে? এর অর্থ এই নয় যে প্রস্তাবের নামে বিয়ের প্রস্তাব হয়ে গেলে ডেটিং করবে, ঘোরাফেরা করবে, দু চার পাঁচ দিন বুঝবে, এরকম না। শুধু সামান্য সময় দেখার অনুমতি ইসলাম দিচ্ছে। কেন? তাহলে বোঝা গেল অন্য সময় দেখার অনুমতি নেই, কাজেই বোঝা যাচ্ছে চেহারারও পর্দা আছে। আর সমস্ত ফেতনার সূচনা তো হয় চেহারা দেখেই। একজন পরপুরুষ পর নারীর প্রতি আকৃষ্ট হয় তো প্রথমে চেহারা দেখেই, অবৈধ প্রেমগুলোর শুরু তো প্রথমে চেহারা দেখেই হয়। কাজেই চেহারার পর্দা নাই এমন কথা বলা যাবে না, বরং চেহারারও পর্দা আছে। যে সমস্ত ভাই বলে থাকেন তথাকথিত বুদ্ধিজীবীদের প্রভাবে প্রভাবিত হয়ে, তাদের বাক্পটুতায় প্রভাবিত হয়ে যারা বলে থাকেন চেহারার পর্দা নাই, নিজেকে একটু, নিজের বিবেককে একটু প্রশ্ন করুন তো। ফেতনার সূচনা তো চেহারা দেখেই হয়, সমস্যার সূচনা তো চেহারা দেখেই হয়, তাহলে চেহারার পর্দা থাকবে না কেন? পর্দা তো হলো ফেতনাকে নির্মূল করার জন্য, পর্দা তো হলো লজ্জাশীলতার চূড়ান্ত ধাপ। যদি লজ্জাশীলতাই চেহারা দেখানোর কারণে নষ্ট হয় তাহলে সেই পর্দার কি মানে রইল, কি তাৎপর্য রইল? এই দীর্ঘ আলোচনা থেকে এই আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হলো, নারীদের পর্দার প্রথম স্তর হলো তারা ঘরে অবস্থান করবে, এটা হলো তাদের মূল পর্দা। দ্বিতীয় স্তর হলো, প্রয়োজনে তারা বের হতে পারবে, তবে তারা তাদের চেহারা এবং শরীর ভালোভাবে ঢেকে তারা বের হবে, যেটা ঢিলে ঢালা বোরকা দিয়ে হয়। কিন্তু এখন ইদানিং সমস্যা দেখা যাচ্ছে, বোরকাও এমন টাইট ফিট হয়, অত্যন্ত ডিজাইনেবল হয় বোরকা। উদ্দেশ্য হলো দেহ প্রদর্শনী করা, যদি বোরকা টাইট ফিট হয়, ডিজাইনেবল হয়, তাহলে লাভটা রইল কি, লাভটা হলো কি? আবার চেহারাও খোলা রাখে, তাহলে এই পর্দায় ফায়দাটা হলো কি? পর্দার তাৎপর্যটা বুঝতে হবে। পর্দার মূল তাৎপর্য হলো একজন নারী দেহের স্পর্শকাতর কোন অংশ যেন পর পুরুষের সামনে প্রকাশ না পায়। সেটা এজন্যই এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বা নিসা ইন কাসিয়াত আরিয়াত, কিছু মহিলা হবে যারা পোশাক পরে উলঙ্গ। পোশাক পরে উলঙ্গ কিভাবে হয়? তিন ভাবে হয়। এমন টাইট ফিট পোশাক পরলো, চাই সেটা তথাকথিত বোরকা দিয়ে হোক অথবা জিন্সের প্যান্ট পরে হোক, এমন টাইট ফিট পোশাক পরলো যে টাইট ফিট পোশাক পরার কারণে নারীর স্পর্শকাতর অঙ্গ দেখা যায় না, তবে বোঝা যায়। দেখা গেলে তো উলঙ্গই, আর বোঝা গেলে পোশাক পরে উলঙ্গ। অথবা এমন পাতলা পোশাক পরলো যে পাতলা পোশাক পরার কারণে একজন নারীর স্পর্শকাতর অঙ্গগুলো দেখা যায় না, বুঝা যায় না। দেখা গেলে সম্পূর্ণ উলঙ্গ, বোঝা গেলে পোশাক পরে উলঙ্গ। অথবা এমন শর্টকাট পোশাক পরলো যে নারীর পেট পিঠ বা সত্বরের কোনো অংশ খোলা থাকলো, তাহলে এটাও পোশাক পরে উলঙ্গ। আমার নবী, আপনার নবী, আল্লাহর বান্দি, যদি এই পোশাক পরে উলঙ্গ এই অংশ এই কথাটা জীবনের সাথে কারো মিলে যায়, তাহলে দেখুন নবীজি কি বলেছেন, যিনি অমান, যিনি হলেন আস-সাদুকুল আমিন, সবচাইতে সত্যবাদী। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, যিনি নিজ থেকে কোনো কথা বলতেন না, আল্লাহর পক্ষ থেকে তিনি সব কথাই বলতেন, স্রষ্টার পক্ষ থেকে তিনি সব কথাই বলতেন। তিনি বলেন যে এমন নারী মা এলাত, বর পুরুষের প্রতি আকৃষ্ট থাকে। একজন বেপর্দা নারী, পর্দাহীন নারী, নিজের যৌবনকে, নিজের দেহকে প্রদর্শনকারী কোনো নারী যদি শতবারও বলে যে আমি পর পুরুষের প্রতি আকৃষ্ট নই, তাহলে একজন মুসলমান এটা বিশ্বাস করতে পারে না। কারণ একজন মুসলমান বিশ্বাস করবে তার নবীর কথা, তার নবী বলেছেন মা এলাত, সে পর পুরুষের প্রতি আকৃষ্ট, সে যেই হোক না কেন সে পর পুরুষের প্রতি আকৃষ্ট। এবার বলুন তো, আপনার স্ত্রী পর পুরুষের প্রতি আকৃষ্ট হবে, আর আপনি পুরুষ, যদি সামান্যতম ব্যক্তিত্ব বোধ থাকে, সামান্যতম রুচি বোধ থাকে, তাহলে আপনি সেটা কিভাবে সহ্য করবেন? আপনার নবী বলেছেন যে সে আপনার মেয়ে হোক, চাই সে আপনার স্ত্রী হোক, চাই সে আপনার আমার মা হোক, যেই হোক না কেন, যদি এমন পোশাক পরে যে পোশাক পরে উলঙ্গ হয়, তাহলে সে পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়। তাহলে একটু ভাবুন তো, আপনার নবী বলেছেন পরপুরুষের প্রতি আকৃষ্ট, তাহলে এমন আপনার, সে যদি আপনার স্ত্রী হয়, তাহলে আপনি আপনার আত্মমর্যাদা বোধ কোথায় গেল যে সে পরপুরুষের প্রতি আকৃষ্ট, আর আপনি বলেন যে না কিছু হচ্ছে না? একটু ভাবুন তো, নিজের জীবনের জন্য একটু ভাবুন। একটা মেয়ে যেখানে লোকজনের সমাগম আছে এমন কোন মার্কেটে গেল, তাহলে নিজের বিবেককে বলুন কাউকে এই প্রশ্নের উত্তর দিতে হবে না, আল্লাহকে হাজির নাজির জেনে, আখেরাতের কথা চিন্তা করে, আখেরাতের জবাবদিহিতার কথা ভয় করে, একদিন মরতে হবে এই কথা ভেবে নিজের বিবেককে প্রশ্ন করুন, ওই মেয়েটার প্রতি যদি সে পর্দাহীন থাকে, তাহলে অন্তত 100 জন কি লোলক দৃষ্টিতে তাকায় না? যদি বলেন যে তাকায় না, তাহলে আল্লাহর কথা মিথ্যা হয়, আর আল্লাহ কখনো মিথ্যা বলেন না। আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে গুনার পরিবেশে মানুষ গুনার প্রতি আকৃষ্ট হবেই। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এমন নারী কাসিয়াত, তবে আরিয়াত, পোশাক পর উলঙ্গ, মা এলাত, পর পুরুষের প্রতি আকৃষ্ট, মুমিলাত, পর পুরুষ কোষে আকৃষ্ট করে। হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আর আপনার নবী বলেন যে লাই ইয়াজিদ না রিহাল জান্নাহ, জান্নাতের সুগন্ধি পাবে না। ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মাসিরাতা কাজা ওয়া কাজা, অথচ জান্নাতের সুগন্ধি দূর দূরান্ত থেকে পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনে পর্দাকে আপন করে নেওয়ার তৌফিক দান করুন।